আকাশে ভাবনার বাতাসে আগে মুখটা তোমার থাকে না প্রাণ সুখের জোছনায় ভাসব দুজনায় গাইব প্রেমের গান ছড়িয়ে দিলে হারিয়েছি তোমার মাঝে এই মন শুধু চায়।